আমার প্রভাত মধুর হলো তোমার নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমার নাম গানে, সকল কলুষ যাক না মুছে আলোর ধারা স্নানে তোমার নাম গানে। হৃদয় আমার গন্ধ ফুলের মতো যেন সবার প্রেম বিলায় অভিরত, হৃদয় আমার গন্ধ ফুলের মতো যেন সবার প্রেম বিলায় অভিরত। সুন্দর হোক এদিন আমার, সুন্দর হোক এদিন আমার রাতে অবসানে তোমার নাম গানে। নীল আকাশে নির্মলতায় ভরুক আমার প্রাণ, নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ, জীবন করো ক্ষমায় উদার সত্যি সুমহান, চলার পথে ক্লান্তি যদি আসে যেন ভুলি না গো তুমি।